العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين سورة ذاريات قنچنن المرايات أما أولئك تجاني الحمد لله كنت جان لك يا حبيب أبوشي اكجن عائبجن كي اوپودش دي تعمل আল্লাহ বলছেন ওয়াজাক্কির, তুমি স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও। তার মানে হলো ও জানে। আপনি আরবিতে বলেন যাক্কির নিয়ে আনা, যাক্কির নিয়ে আনা বলো না। সৌদি হয়তো বললো আন্দা ফি তাযকির আনা বাদিন, সহ আরবি জানেন আর কি, ওই জায়গায় আর কি ফি তাযকির, ওই মানে ফি তাযকির মানে যাক্কির নেই, তুমি আমাকে পরবর্তীতে স্মরণ করিয়ে দিও। তো মুমিন যেহেতু তার মধ্যে আছে মেইন মেইন বিষয় আদি সব জানে, সে মেইন বিষয় আদি আলহামদুলিল্লাহ বলেন তো ইসলামের পাঁচ ভিত্তিক প্রত্যেকটা মুসলমান জানে কিনা, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ প্রত্যেক দিন জানে কিনা, জানে হয় জীবনে একবার ফরজ জানে কিনা, যাকাত দিতে হয় জানে কিনা, হয়তো কুটুনাটি বিষয় সেটা আরেক ব্যাপার, বিস্তারিত বিবরণ তো অনেক আলিমই জানে না, কোন আলিম হতে হয় আমি সব জানি, ঢুকলেই তারপরে বুঝে যায় কার কতটুকু জ্ঞান। সুবহানাল্লাহ, যিনি সব জানেন তিনি হলেন একমাত্র রব্বুল আলামিন। তো মুসলিম জানে সুদ খাওয়া হালাল না হারাম, হারাম, যে সুদ খায় ও বুঝে এটা হারাম, ঘুষ খাওয়া হারাম বুঝে, কিন্তু সুদ খায় ঘুষ খায় কি কি আছে ও জানে, হারাম তবু খায়। আপনি তাকে নসিহত করলেন, ওয়াজাক্কির উপদেশ দিলেন, 20 বছর সুদ খেয়েছে, 20 বছর ঘুষ খেয়েছে, আপনি গিয়ে তার কাছে নরম ভাষায় তার কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছালেন, কোরআন এবং সুন্নার জ্ঞান তার কাছে পেশ করলেন, তার ভিতরে খৌফ সৃষ্টি হলো, 20 বছর ঘুষ খেয়েছে, আপনার একদিনের হালকা একটি কথা শুনে সে তওবা করে ঘুষ খাওয়া পরিত্যাগ করেছে, এরকম আছে কিনা? একজন দুইজন নয় কি আমরা দিলাম আলহামদুলিল্লাহ। তো এই হলো যিকির, তুমি নসিহাত করো, ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহাত উপদেশ দিলে মুমিনগণ উপকৃত হন। সুবহানাল্লাহ, নসিহাতের মাধ্যমে মুমিন উপকৃত হয়, ইন্না যিকরা দেখেন রমাদান মাস চলে গেল, রমাদান মাস মাত্র 10 দিন হয়েছে গেছে তাই না, এর পূর্বে আমরা দেখেছি এই রোজায় প্রতি মসজিদ ফুল ছিল পাঁচ ওয়াক্ত সালাত, আর সবচেয়ে বেশি পরিপূর্ণ থাকতো মসজিদগুলি ফজরের সালাতে, সুবহানাল্লাহ, যেটা কল্পনাই করা যায় না। আর একদিন পরেই দেখছি একদম উল্টো হয়ে গেছে, ঈদের রাত কিছুটা পাওয়া গেছে, দ্বিতীয় রাতে নাই, আগে মসজিদ ফুল এখন এক কাতার দুই কাতার তিন কাতার, আবার যা আছে আরো দুই চার দিন পরে আরো কমে যাবে। তো লোকজনকে উপদেশ দেওয়া দরকার সব সময় চালু উপদেশ, তুমি তোমার রবের ইবাদত করো মৌত আসা পর্যন্ত, মৌত পর্যন্ত ইবাদত, শুধু রমজান তো কিছু মানুষ আছে বুঝে যায় যে মন তারা শুধু রমজানই রবকে চিনে, রমজান মাস কিন্তু খালাস, যেমন আমি ভুল বলিনি, আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দিন, মানার তৌফিক দিন। আর প্রকৃত মুসলিম যে সবসময় রবকে ইবাদত, রবের ইবাদত করে, রমজান মাস রমজান মাস একটু বেশ কম হবে, রমজান মাসে কোনো কোনো ইবাদত খাস আছে, আছে না, তারাবির সালাত রমজান মাস ছাড়া আছে, রমজান মাসে মানুষ বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি করে ইবাদতের জন্য সময় লাগাবে মজুদ আলহামদুলিল্লাহ, এরকম তো আর রমজান ছাড়া হয় না। কিন্তু তার মানে কি মেইন মেইন এবার তো আমি ছেড়ে দেবো রমজান মাস পরে? ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদ'উন নুযুলান মিন গাফুরির রাহীম। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আপনি বললেন আমার রব আল্লাহ, তো তার মানে কি আমার সৃষ্টিকর্তা, আমার পালন কর্তা, আমার রিজিক দাতা আল্লাহ? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আমার রব আল্লাহ, আল্লাহ মানে আমি যার ইবাদত করবো তিনি হবেন একমাত্র আল্লাহ, যার কাছে চাইবো তিনি হবেন আল্লাহ রব্বুনাল্লাহ, যার জন্য জাগতিক ইবাদত হবে তিনি হবেন একমাত্র আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, এবার তুমি বলছো আমার রব আল্লাহ, রমজান মাসে শুধু রব আল্লাহ, রমজান মাস চলে গেলে রব আল্লাহ কিনা মত পর্যন্ত সব সময় আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারপর এর উপর প্রতিষ্ঠিত থাকে, অটল থাকে, আল্লাহর বিধান পালন করে, তাহলে কি হবে? তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, তাদের কাছে ফেরেশতা আসবেন আর ঘোষণা দিবেন। কোন সময় আসবেন? মৃত্যুর সময়। এটি মুফাসসিরদের একটা কথা, কারণ আসল তো ওখানেই। তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, ওই মূর্তি কি আপনার শুরু হয়ে গেছে আপনাদের জিন্দগি? ফেরেশতা ওই সময় এসে বলবেন আপনি ভালো লোক, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا تمہارے بھائی نہیں چنتا نہیں وأبشروا بالجنة التي كنتم توعدون وہی جنت سے سنبات گرہن کرو جی جنت الوعدہ تمہارے کے دیا ہوئے چلو سبحان اللہ یہ اس پوسٹ وہی وجمعی تمہارے کے سنبات دیا ہوئے جنت ہم جنت ہم بات سنتے ہیں জান্নাতে যখন চলে যাবে এখন জান্নাত আর সুসংবাদ লাগবে না, হারা হারা তুমি জান্নাত সব তো মৃত্যুর সময় তোমাকে সুসংবাদ দেওয়া হবে। একটি মত মুফাসসিরিন দেন যে কোন সময় আসবেন ফেরেশতাগণ? মৃত্যুর সময়। তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হতো, মানে কি করতো আল্লাহ, তুমি নেক আমল করলে তোমার জন্য জান্নাত, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের উপর সাবিত রাখুন, অটল রাখুন, এই দোয়া করি। সব সময় দ্বীনের উপর থাকার চেষ্টা করবেন, শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া করলে হবে না, দুনিয়া কমাই করেন আলহামদুলিল্লাহ, কিন্তু দুনিয়াকে অগ্রাধিকার দিতে নেই, আখিরাতকে অগ্রাধিকার। আচ্ছা, নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের অভিভাবক দুনিয়াতে এবং আখিরাতে। এ তো সির কে বলবে? কেউ বলেছেন যে ফেরেশতাগণ তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, আর সুসংবাদ কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদ'উন, ওই জান্নাতে যখন যাবে তাহলে এটা হচ্ছে আরেকটা সুসংবাদ, দুটা করে জান্নাতে, ওখান থেকে শুরু সুসংবাদ। জান্নাতে তুমি যখন যাবে তোমার মন যা চাইবে তাই তোমার জন্য মজুদ থাকবে জান্নাতে, তুমি যা তলব করবে তাই জান্নাতে থাকবে। এটা কার পক্ষ থেকে আপ্যায়ন, কার পক্ষ থেকে মেহমানদারি? আল্লাহ। খমাসিল এবং বিয়াসিন রবের পক্ষ থেকে হচ্ছে এটা আতিত্য আর নুজুল। সুবহানাল্লাহ, দুনিয়া বড় না, দুনিয়ার কয়দিনের জিন্দগি, আমাদের সকলকে আখিরাতকে অগ্রাধিকার দিয়ে চলা উচিত। তো রমজান ইবাদত করা আলহামদুলিল্লাহ, রমজানের পরও সাবিত থাকতে হবে, প্রসিদ্ধ কেন কাসিয়াম ইদ্দাহ। কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে, তারপরে তারপরে শাওয়াল মাসে ছয় রোজা রাখে, তাহলে আল্লাহ পাক তাকে সারা বছর সিয়াম পালন করার সওয়াব দান করবেন। হাদিস সহিহ, এর মধ্যে সন্দেহ নেই, সহিহ মুসলিমের হাদিস, প্রসিদ্ধ অনেকেই রোজা রাখে আলহামদুলিল্লাহ। সৌদি আমরা তো বেশিরভাগ কারো ওই ঈদের দিন পর থেকে শুরু করবে, কিন্তু এই রোজা একটা নফল, ওয়াজিব না, ফরজ না, আমাদের খেয়াল রাখতে হবে। চাই শাওয়াল, চাই গায়র শাওয়াল, চাই আরাফা, চাই আশুরা, এগুলো সব কি নফল। রমজান মাসের সিয়াম ফরজ, তবে কেউ যদি মান্যত মানে তাহলে সেটা আর নজর নজর মেনেছে, এই অবস্থায় কি হবে, ওয়াজিব হবে, অন্য ব্যাপার। আর সাধারণত এগুলো সব কি হচ্ছে, নওয়াফিল, নওয়াফিলের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি যে আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে তা হচ্ছে কি, ফরজ ইবাদত। ফরজ ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করে, সুবহানাল্লাহ, আসল জিনিস ফরজ। তারপরে মানুষ নওয়াফিল নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, পজিশন বাড়ে, গ্রেড বাড়ে, পদ মর্যাদা বাড়ে নফল ইবাদত, কিন্তু মেইন ফাউন্ডেশন নাই আর নফল, কোনো ফায়দা হবে? ফরজ সালাত নাই, নফল, নফল সালাত, ফরজ রোজা নাই, নফল রোজা, ফরজ হজ নাই, নফল হজ, কেউ কেউ আছে এরকম করে। একটা কথা বললাম, ফরজ জাকাত নাই, নফল সদাকা, মেইন সদাকা আদায় করে না, মেইন জাকাত আদায় করে না, নফল এমনি দিয়ে দে, বলে আমি এক নম্বর, আসল যে জাকাত ফরজ ওইটা আদায় করে না, ভয় করতে হবে আল্লাহকে। নওয়াফিলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেন আলহামদুলিল্লাহ, হাদিস মওজুদ, ফায়দা বেশি, কিন্তু মেইন জিনিস যেগুলো ফরজ, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপন হয়েছে পাঁচটি জিনিসের উপর, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, প্রথম নম্বর এ কথা সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আর সাক্ষ্য দেয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহর বান্দা রসুল। এরপরে কোনটা সালাত পান, এরপরে কোনটা যাকাত দেন, এরপরে কোনটা সিয়াম পালন রমজান মাসের, এরপরে হলো জীবনে একবার হজ ফরজ আলহামদুলিল্লাহ, হজ জীবনে একবার ফরজ, ফরজ হজ নাই, নকল নিয়ে টানা নেই। একটা কথা বললাম, হজের ক্ষেত্রে কম হয় তবুও হতে পারে, কিন্তু বাকি ফরজ সিয়াম নাই, রমজান মাস নগর নিয়ে আরাফার সিয়াম করে কিনা, যাকাত আদায় করো না ফরজ, নফল গরিব মিসকিনকে খাওয়া লিখিয়ে দিল, বাপের পক্ষ থেকে খাওয়া, এরকম করো না, বেদাতি কত অনুষ্ঠান, আল্লাহ আমাদের হৃদয় দিন, বুঝে তৌফিক দিন। আমার ভাইরা ফরাইজ গুলি আদায় করবেন, এর সাথে সাথে আল্লাহ তৌফিক দিয়ে নওয়াফিল, আল্লাহুম্মা লাকাল হামদ, সুনার উপর সুহাগা, কিন্তু মেইন জিনিস নাই আর নগর নিয়ে টানা নেই, কি ফায়দা হবে? আসেন এখানে একটা অথবা পেশ করব। আপনারা সবাই বুঝতে পেরেছেন যে শাওয়াল মাসের ছয়শিয়া রাখার ফজিলত অনেক। রমজান মাসে সিয়াম পালন করলে দশ মাসের সিয়াম হয়ে যায়, সুবহানাল্লাহ। বাকি দুই মাস থাকে তো, এই দুই মাসের ক্ষতিপূরণ হয়ে যাবে ওলামায়ে কেরাম বলছেন এই ছয় দিন রোজা রাখে, আলহামদুলিল্লাহ। এবারে কথা, আপনি নফল সিয়াম রাখবেন, শেখ ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হয়েছে, সাইয়্যিদা ফযীলাতুশ শেখ রাহিমাহুল্লাহ অর্থাৎ ইবনে উসাইমিন, احيانا اصوم الاثنين والخميس واعقد النيه على الصيام في الليل وفي الصباح اذهب الى عملي، ولكن في بعض الايام اشعر بالتعب والنعاس مما يضطرني الى الافطار، فهل لذلك؟ আমি কখনো সোমবার বৃহস্পতিবার সিয়াম আদায় করি, প্রশ্ন করা হয় নফল রাত্রি সিয়ামের নিয়ত করি, সকালে কাজে যাই, কখনো কখনো আমি দিনের বেলায় ক্লান্তি অনুভব করি, নিদ্রার অনুভব করি, তন্দ্রা আসে, এরকম হয়, যার ফলে আমি বাধ্য হই রোজা ভঙ্গ করি, বাধ্য হয়ে এরকম করতে হয়। তো এটা করা কি সহি বা জায়েজ? উত্তর, নাকুলু লিমান কানা লাহু আমালুন রাসমি ইন কানা সাওমুহু ইউখিল বিল আমালি ফাইন্না সাওমাহু হারাম। ভালো করে বুঝবেন, এই ফতোয়া যদি না বলি তাহলে হয় না। আমি বলছি অর্থাৎ শেখ মুজিব বলছি রহমতুল্লাহ, যার এরকম কাজ রয়েছে, ডিউটি রয়েছে, সরকারি বেসরকারি ডিউটি, আমল রশ্মি রয়েছে, যদি তার এইসব সিয়াম চাই সোমবার অথবা বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার কথা বলা হয়েছে, আচ্ছা তাহলে কি সওয়াল মাসে সিয়ামের কথা আসবে না? যত নফল সব এর মধ্যে আসবে। যদি তুমি দেখো তোমার আমলের ত্রুটি হবে সওয়ালের সিয়াম রাখার কারণে, রোজা রাখার কারণে, তাহলে এই অবস্থায় তোমার জন্য সিয়াম পালন করা হারাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা কথা যুক্তিযুক্ত না যুক্তি যুক্তিহীন? যুক্তিযুক্ত, বুঝতে পারছেন? হারাম কারণ আপনি যে ডিউটি করবেন, আপনার কোভিডের ডিউটি অথবা আপনার সেন্টারের ডিউটি অথবা আপনার হসপিটালের ডিউটি, কথা বল, অথবা ইস্তেরাহার ডিউটি, যে যে যে ডিউটি করছে, ওয়ার্কশপের ডিউটি অথবা সরকারি ডিউটি, বেসরকারি ডিউটি, আপনি যদি দেখেন আমি সিয়াম পালন করলে আমার ফরজ ডিউটি আদায়ে ত্রুটি হবে, এই অবস্থায় আপনি নফল সিয়াম আদায় করবেন না। আমি যদি বলি আমি সমর্থন করি, আর যে কোনো ব্যক্তি সমর্থন করবে, কিন্তু এত সত্ত্বেও দেখা যায় অনেকে নফল সিয়াম, আমি বললাম নফল সিয়াম আর পরে ডিউটি আদায় ত্রুটি, বুঝতে পারলেন ভাই? আমি এই বক্তব্য আমার কাছে খুব ভালো লাগছে, আল্লাহ শেখ মুজাহিদকে জান্নাতে ফেরদৌস দান করুন। আমাদের বলছেন শেখ সাহেব রহমতুল্লাহ আলী, সওয়াবুন আল ইসনাইন আও আল খামিস আও আল আইয়াম আল বীর, চাই সোমবার হোক, চাই বৃহস্পতিবার হোক, চাই 13-14-15 তারিখ হোক, কারণ লিআন আল কিয়াম বি আমাল আল ওয়াজিবাতি ওয়াজিব, কারণ নিজ ডিউটি নিয়মতান্ত্রিক আদায় করা এটা হলো ওয়াজিব, আর সোম তত্ত্ব আলী হিসেবে ওয়াজিব, নফল সিয়াম পালন করাটা ওয়াজিব না, এটা নফল, আর তোমার ডিউটি ওইটা আদায় করা কি ওয়াজিব। অন্যদিকে তুমি কামাই করবে হালাল, ডিউটি আদায় যদি ত্রুটি করো তাহলে এটা কি হয়ে যাবে হারাম। ওয়ালা ইউমকিন আন ইয়ুদাইয়া আল ইনসান ইয়ুদাইয়া আল ইনসান আল ওয়াজিব মিন আজলি ফি'ল আল মুস্তাহাব, এটা সম্ভব না যে মুসলমান ওয়াজিবে ত্রুটি করবে, ওয়াজিব কাজে ত্রুটি করবে মুস্তাহাব কাজ আদায় করার জন্য। এটাই হচ্ছে আমাদের সারা বিশ্বের এখানে কি অবস্থা, আস্তাগফিরুল্লাহ আল আযীম। মিলাদ মাহফিল আর ঈদে মিলাদ নবী যেগুলোর কোনো দলিলই নাই, ওগুলো নিয়ে লড়াই, নমাজ পড়ছে কিনা এটা নেই, আস্তাগফিরুল্লাহ আল আযীম। মিলাদ মাহফিল সাফ দিদার, ঈদে মিলাদ নবী জশ্ন জুলুস এগুলো সাফ দিদার, আমি এখানে মানে স্পষ্ট করে বললাম, কারণ কেউ হয়তো ফাঁক পেয়ে যেতে পারে, অনেক মানুষ আছে ফাঁক বের করে দেয়। সাহ মিলাদ মাহফিল, যে কোনো রকমের মিলাদ, ঈদ মিলাদ নবী বলতে কিছুই নাই ইসলামে, বুঝতে পারছেন? সব বিদাত, জিরামি খাওয়ার, মিষ্টি খাওয়ার, মিলাদ, এগুলো সব বিদাত। আল্লাহ রাসূলের জীবনে করেননি, কোন সাহাবা একরাম জীবনেও করেননি, নিয়ে এসছি উলু। কেউ কেউ তো এরকম মনে করে, আস্তাগফিরুল্লাহ আজিম, আমি ছোটবেলা শুনেছিলাম একটা মিলাদি বলছে, যদি কেউ মিলাদ মাহফিল পড়ায় তাহলে তার গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ বলছেন তো কি গুনাহ মানে কি? আস্তাগফিরুল্লাহ আজিম। কিরকম আমার গ্রামের মসজিদে ওই মিলাদ পড়াচ্ছে, মিলাদ পড়াবার আগে কিছু বক্তব্য রাখে না, এই বক্তব্য, বক্তব্য হলো মিলাদ পড়ালে গুনাহ মাফ হয়ে যায়। মানুষ তো সামনে আমার মুমতাজ, তা কি করবে? কিছুদিন পর পর ওই 1 কেজি মিষ্টি নিয়ে আসলেই তো হয়ে গেল মিলাদ, মিলাদের আগে ছুটি আছে, আর পরবর্তীতে হুজুরকে হালকা কিছু হাতিয়ে আসতে হয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বেদার থেকে বাঁচার তৌফিক দান। মিলাদ মাহফিল, খিলাদ মাহফিল, এইসব অনুষ্ঠান যেগুলো করা হয় বার্ষিকী, এগুলো সবই বেদাত, যেগুলোর অনুমোদন নাই কোরআন এবং সুন্নাহ বেদাত, এগুলো থেকে দূরে থাকা জরুরি প্রত্যেক মুসলমানের জন্য। আর চেয়ার করে বলছেন তারা অলসতা করে, ত্রুটি করে, আর সুন্নত আদায় করে। ওই রকম মানুষ যারা একটা প্রাসাদ তৈরি করে আর একটা শহর ভাঙে, আমি বলছি না শেষাল্লাহ কি বলছেন, কহুম কাল্লাযীনা ইয়াবনূনা কাসরান ওয়া ইয়াহদিমূনা মিসরান, তারা যেমন ওইসব লোকজনের মতো যে যারা একটা প্রাসাদ তৈরি করলো কিন্তু শহর ভাঙলো। কথা বুঝতে পেরেছেন? সারা শহর ভেঙে একটা প্রাসাদ। আচ্ছা আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে শেষাল্লাহ রহমতুল্লাহ মানুষ এমন ডিউটি অথবা এমন কাজ অথবা সে শক্তিশালী, সে রোজা রাখা না রাখা তার কোন অসুবিধা নেই, হ্যাঁ তাহলে সে রাখো ডিউটি আদায়, যদি ত্রুটি না হয়, ফরজ ডিউটি মেইন ডিউটি আদায় যদি ত্রুটি না হয় আর আপনি রোজা রাখেন তাহলে কোনো অসুবিধা নেই। কিংবা দিন ছোট, দিন ঠান্ডা না মুশকিল, আলহামদুলিল্লাহ দেখলেন না, তো ওই কিছুদিন পূর্বে যখন ঠান্ডা কাল ছিল মাশা আল্লাহ, নিয়ে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে বলেছেন, আসসামু ফি শীতা গানিমা বারিদা, মানে ঠান্ডা কালের সিয়াম এটা হলো ঠান্ডা গনিমত, সুবহানাল্লাহ, কোনো কষ্ট নাই। আমরা তো এই ঠান্ডা গেলে ফরজ সিয়াম আদায় করেছি, মানে রমজান মাসের সিয়াম আদায় করেছি, তা তোমরা আদায় করেছো না নাই? ও আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, কত সুন্দর, কত ভালো লাগে ঠান্ডা গেলে সিয়াম। গরম বর্তমানে এই বছর দেখলেন কত লম্বা দিন, কিন্তু এত সত্য আল্লাহুম্মা লাকাল হামদ, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তারা সিয়াম পালন করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হলো এটা, আপনার রমজান মাসে সিয়াম পালন করে শেষ, রমজান মাসে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায়, ফরজ সালাত জামাত মিস নাই, সুবহানাল্লাহ, তাকবীরাতুল ইহরাম মিস নাই, কিন্তু রমজান মাস শেষ, একদিন শেষ, ঈদের পরেই শেষ, এটা হলো না? ভাই রামা, আমি আমাকে এবং আপনাদের সকলকে উপদেশ দিচ্ছি, আমরা সবাই যেন দিনের উপর প্রতিষ্ঠিত থাকি, ফরাইজগুলি আদায় করি, আসল জিনিস ফরজ, নফল যদি আদায় করতে পারি এক্সট্রা তো আল্লাহুম্মা লাকাল হামদ, সুনার উপর সোয়াগা, বুঝতে পারছেন? মেইন জিনিসই নাই তো নফল কেন আদায় করবেন? সবাই ফরজ সালাতের উপর, ফরজ যেসব বিধি বিধান রয়েছে ওগুলো নিয়মতান্ত্রিক আদায় করুন। কত বিধি বিধান রয়েছে আল্লাহ পাক যেসব জিনিস যেসব কাজ আমাদের উপর হারাম করেছেন ওগুলো থেকে আমরা দূরে থাকি, আর যেসব কাজ আমল আমাদের উপর ওয়াজিব করেছেন ওগুলো আমরা পালন করি। কার তরিকা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই কিছু আলোচনা করলাম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে দিনের উপর সাবিত রাখে। প্রত্যেক মুসলমানকে আল্লাহ পাক যেন দিনের উপর সাবিত রাখে। যেসব মুসলমানদের মধ্যে শিরিক বিদাত রয়েছে আল্লাহ যেন তাদেরকে এইসব শিরিক বিদাত কবিরা গুনাহ আল্লাহ মাফ করি পরিত্যাগ করার তৌফিক দান, আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো ইয়া রব। দুনিয়ার প্রসিদ্ধ সিদাই ডক্টর জাকির নায়েক তুমি হেফাজত করো, আমিন। আল্লাহ পৃথিবী তুমি চালু রাখো মাওলা, আমিন। তোমার দিনের দায়ী সহ পৃথিবীর যেসব দায়ী কোরআন এবং সুন্নাহ প্রচার করছেন আল্লাহ, আলেম উলামা দুআত সালেহীন মুখলিসিন আল্লাহ তাদের তুমি তাদের হেফাজত করো, তাদের জানের হেফাজত করো, তাদের মালের হেফাজত করো, তাদের সন্তান সন্তানের হেফাজত করো আল্লাহ, তুমি তাদের ইজ্জতের হেফাজত করো আল্লাহ ইয়া রব, তুমি আমাদের হেফাজত করো। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিঈল মুসলিমিন الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.